الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা ও আমার পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের এক আয়াতে বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ এর অর্থ হল মানব দানবকে আমি আর কোন কাজের জন্য সৃষ্টি করিনি, একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য, তার গুলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য শুধু আল্লাহ মানুষ বানাইছে। আর যথারীতি আল্লাহর বিধান পালন করাকেই আল্লাহর ইবাদত বলা হয়। যেমন আল্লাহ নামাজ পড়ার বিধান দিয়েছেন, তাই নামাজ একটা ইবাদত। রোজা রাখার বিধান দিয়েছেন, তাই রোজা একটা ইবাদত। হজ করার বিধান দিয়েছেন, তাই হজ একটা ইবাদত। এভাবে আল্লাহর বিধান পালন, এক একটা বিধানকেই এক একটা ইবাদত বলা হয়। আর সকল ইবাদতের সমষ্টির নামই হলো ধর্ম। বিষয়টা একটা সহজ উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি। আমার সামনে ফিট করা আছে মাইকের মাউথপিস, মাউথপিসটা ফিট করা আছে মাইকের স্ট্যান্ডে, এর সাথে মেশিনের সংযোগ আছে ওয়্যারের মাধ্যমে। একটা হলো মাইকের মাউথপিস, একটা হলো মাইকের স্ট্যান্ড, একটা হলো মাইকের আয়ার, একটা হলো মাইকের মেশিন, একটা হলো মাইকের ব্যাটারি, আর একটা হলো মাইকের হরন। তাহলে মাইক কোনটা? বলেন তো আপনারা তাহলে মাইক কোনটা? সবটা সমষ্টি না? ঠিক তেমনি ভাবে নামাজ একটা এবাদত, রোজা একটা এবাদত, হজ একটা এবাদত, যাকাত একটা এবাদত, কুরআন তেলাওয়াত একটা এবাদত, দোয়া একটা এবাদত, দুরুদ একটা এবাদত, ধর্ম কোনটা? সবটার সমষ্টির নাম ধর্ম। এভাবে আল্লাহর সকল এবাদতের সমষ্টি ধর্ম পালনের জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। মানুষের জীবনের একমাত্র মূল কাজ হল আল্লাহর ধর্ম পালন তথা আল্লাহর এবাদত করা। এমত অবস্থায় প্রশ্ন যাচ্ছে পারে যে পেশাব পায়খানা করার নাম তো এবাদত নয়, খানা পিনা করার নাম তো এবাদত নয়, ঘুমানের নাম তো এবাদত নয়, এই কাজগুলি মানুষ কেন করে? যারা ঠিক মতো ধর্ম পালন করে, যারা ঠিক মতো নামাজ রোজা করে, এবাদত বন্দিগি করে, তারাও তো খায়। খায় কেন? খাওয়ার জন্য তো আল্লাহ মানুষ বানিয়েছেন। যারা যথারীতি ধর্ম পালন করে তারাও তো ঘুমায়, ঘুমানির নাম তো এবাদত, তাই এটা করে কেন? যারা ঠিক মতো ধর্ম পালন করে তারাও তো পেশাব পায়খানা করে, পেশাব পায়খানার নাম তো ধর্ম নয়, ওইটা করে কেন? প্রশ্নের জবাব সহজে বোঝার জন্য আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। এই যে সম্মেলনের বিশাল আয়োজন, এর একমাত্র উদ্দেশ্য হল ওয়াজ। ওয়াজের জন্য সম্মেলনের আয়োজন না, আরো কোন উদ্দেশ্য আছে? একমাত্র ওয়াজের উদ্দেশ্যে যদি সম্মেলনের আয়োজন হয়ে থাকে তাহলে মাইক কেন? ওয়াজের সুবিধার জন্য। বাতি কেন? ওয়াজের সুবিধার জন্য। সামিয়ানা কেন? ওয়াজের সুবিধার জন্য। মঞ্চ কেন? ওয়াজের সুবিধার জন্য। এই সবগুলি ওয়াজের সহায়ক। কোরআন হাদিসের বিবরণ হল ওয়াজ, আর এই সমস্ত আয়োজন হল তার সহায়ক। সুতরাং সবটুকু আয়োজনের পর ওয়াজটা যদি ঠিক মতো হয় তাহলে বাতির খরচেও ওয়াজের সওয়াব হবে, মাইকের খরচেও ওয়াজের সওয়াব হবে, সামিয়ানার খরচেও ওয়াজের সওয়াব হবে, মঞ্চের খরচেও ওয়াজের সওয়াব হবে। কেন? এই সবগুলি ওয়াজের সহায়ক হিসাবে ব্যবহৃত। ঠিক তেমনি একমাত্র এবাদত করার জন্য যদি আল্লাহ মানুষ সৃষ্টি করে দেখেন তাহলে এবাদত যারা করে তারা খায় কেন? এবাদতের সুবিধার জন্য। এবাদত যারা ঠিক মতো করে তারাও ঘুমায় কেন? এবাদতের সুবিধার জন্য। পেশাব পায়খানা করে কেন? এবাদতের সুবিধার জন্য। বুঝতে না পারলে এখন থেকে পেশাব পায়খানা বন্ধ করুন, দেখবেন ফজরের নামাজ পড়তে কেমন সুবিধা হয়। এখন থেকে খানা পিনা বন্ধ করুন, দেখবেন আগামীকাল মাগরিবের নামাজ পড়তে কেমন সুবিধা হয়। আমার কথা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কত কাজের জন্য? একটা মাত্র কাজের জন্য, সেটা হলো আল্লাহর ইবাদত। শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। সংসারের যত কাজ মানুষ করে সবগুলি শুধু এবাদতের সুবিধার জন্য করে, এবাদতের সহায়ক হিসাবে করে। কাজেই যাদের জীবনে এবাদত ঠিক আছে তাদের সবগুলি সংসারের কাজেও এবাদতের সওয়াব হয়। এর একটা উদাহরণ শুনুন, আমার এতক্ষণের কথায় আপনারা কি বুঝলেন? এশার নামাজ পড়াটা একটা সংসারের কাজ না এবাদত? তারপরে রাত্রে ঘুমানিতে একটা এবাদত না সংসারের কাজ? সংসারের কাজ। এশার নামাজটা হলো এবাদত, ঘুমানিটা হলো সংসারের কাজ। কিন্তু আল্লাহ রাসূল বলেন, এশার নামাজটা যারা জামাতের সাথে পড়বে, এরা যে ঘুমাইবে, এদের অর্ধেক রাতের ঘুম ও এবাদতে লেখা হয়। কেন? যার এবাদত ঠিক আছে তার সংসারের কাজেও এবাদতের সওয়াব আছে। তারপর আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ঘুম থেকে জাগার পর ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, তার বাকি অর্ধেক রাতের ঘুম এবাদতে লেখা হয়। সুতরাং যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ল, তারপর ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, আল্লাহর রাসূল বলেন এই লোকটা এশার পর থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল, সারা রাতের ঘুম তার এবাদতে লেখা হয়। আমার কথা বুঝে থাকতে বলুন, এশার নামাজ ফজরের নামাজ এইগুলি সংসারের কাজ ছিল না ধর্মের কাজ? সারা রাতের ঘুমটা ধর্মের কাজ ছিল না সংসারের কাজ? সংসারের কাজ। সারা রাতের ঘুমটা তার এবাদতে পরিণত হলো কিভাবে? ধর্মের কাজ ঠিক থাকার কারণে। ধর্মের কাজ ঠিক থাকার কারণে। ধর্মের কাজ যাদের ঠিক আছে তাদের সংসারের কাজেও এবাদতের সওয়াব হয়। যেমন ভাবে এই মাহফিলে ওয়াজ যদি চলে, তাহলে মাইক বাতি সামিয়ানা ইত্যাদি আয়োজনের খরচেও ওয়াজের সওয়াব হয়। পক্ষান্তরে ওয়াজের জন্য মাহফিলের আয়োজন করলে অনেক পয়সা খরচ করে সামিয়ানা কামাইলেন, অনেক পয়সা খরচ করে বাতি জ্বালাইলেন, অনেক পয়সা খরচ করে মাইক ফিট করলেন, অনেক পয়সা খরচ করে মঞ্চ সাজাইলেন, তারপরে যদি ওয়াজটা না হয়, প্রশ্ন আসবে কিনা এই আয়োজন কেন করলেন? আয়োজনের মূল উদ্দেশ্যই ছিল ওয়াজ, সেটাই যদি না হয়, সমস্ত আয়োজনের বিরুদ্ধে প্রশ্ন আসবে কিনা? আসবে। ঠিক তেমনি ভাবে সংসারের সকল কাজের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন শুধুমাত্র এবাদতের সুবিধার জন্য, ধর্ম পালনের সুবিধার জন্য। সুতরাং যারা সংসারের সকল কাজেই করে, শুধু এবাদত করে না, ধর্মটা ঠিক মতো পালন করে না, তাদের প্রশ্ন আসবে কিনা, তুমি খাইলা কেন? তুমি ঘুমাইলা কেন? তুমি বাচ্চা জন্ম দিলা কেন? তুমি বিয়া শাদী করলা কেন? তুমি রুজি রোজগার করলা কেন? তুমি গৃহস্থী করলা কেন? তুমি ফসল ফলাইলা কেন? তুমি ব্যবসা করলা কেন? তুমি চাকরি করলা কেন? বাচ্চা জন্ম দেওয়ার জন্য তো মানুষ বানানির দরকার ছিল না? একটা কুকুর একটা মানুষের চেয়ে বেশি বাচ্চা জন্ম দিতে পারে? ঘুমানির জন্য তো মানুষ বানানির দরকার ছিল না? একটা গাধা একটা মানুষের চেয়ে বেশি ঘুমাইতে পারে? তারপর খাওয়ার জন্য তো মানুষ বানানির দরকার ছিল না? একটা বলদে একটা মানুষের চেয়ে বেশি খাইতে পারে? কোন জীব জানোয়ার হায়ওয়ান পশু যেই কাজটা পারে না, সে যে হলো নামাজ রোজা এবাদত বন্দেগী পারে না। সুতরাং মানুষে আর পশুতে, আল্লাহর দৃষ্টিতে মানুষে আর হায়ওয়ান জানোয়ারে যে পার্থক্য আছে, সেটা হলো একমাত্র এবাদত। পশুর জীবনে খাদ্য আছে, খানা আছে, এবাদত নাই। পশুর জীবনে ঘুম আছে, এবাদত নাই। পশুর জীবনে বাচ্চা জন্ম দেওয়া আছে, এবাদত নাই। এবাদত আছে একমাত্র মানুষের জীবনে। সুতরাং যেই মানুষ এবাদত ঠিক মতে করে তার খানা ঘুমানি বাচ্চা জন্ম দেওয়াও এবাদতে গুজর হয়ে যায়। আর যে মানুষ সংসারের সকল কাজ করে, এবাদত করে না, ধর্ম পালন করে না, এই মানুষে আর হায়ওয়ান জানোয়ারে কোনো বেশ কম থাকে না। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, অধিকাংশ মানব দানবের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। জাহান্নাম বলতে কোন জিনিস আছে? সন্দেহ আছে? আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন। জান্নাত বাস্তব, জাহান্নাম বাস্তব। অধিকাংশ মানব দানবের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। এরা কারা? যাদেরকে অন্তর দিয়েছি মনুষ্যত্বের বৈশিষ্ট্য বোঝার মতো। তোমরা মানুষ কেন আর বলদ জানোয়ার কেন? তোমরা মানুষ কেন গাধা জানোয়ার কেন? তোমরা মানুষ কেন কুকুর জানোয়ার কেন? পার্থক্য কোথায়? তোমরাও খাও বলদেও খায়, তোমরাও গুনাও ঘুমাও গাধাও ঘুমায়, তোমরাও বাচ্চা জন্ম দেও কুকুরও বাচ্চা জন্ম দেয়, ব্যবধান কোথায়? আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা বলুন তো, মানুষে আর বলদে ব্যবধান কোথায়? মানুষে আর গাধায় ব্যবধান কোথায়? মানুষে আর কুকুরে ব্যবধান কোথায়? একমাত্র এবাদত মানুষের জীবনে আছে, কোন হায়ওয়ান জানোয়ারের জীবনে এবাদত নাই। তাই আল্লাহ বলেন, অধিকাংশ মানব দানবের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। তারা কারা? যারা মানুষে আর জানোয়ারের ব্যবধান বুঝতে রাজি। এদেরকে আমি অন্তর দিয়েছিলাম যেই কথাটা বোঝার জন্য, সেই কথা বোঝার কাজে অন্তরকে ব্যবহার করে না। এদেরকে আমি কান দিয়েছিলাম যেসব কথা শোনার জন্য, ওইসব কথা শোনার কাজে এদের কানকে ব্যবহার করে না। এদেরকে আমি চক্ষু দিয়েছিলাম আমি আল্লাহর নিদর্শন দেখার জন্য, পা দেখার কাজে এদের চক্ষুকে ব্যবহার করে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। যেসব মানুষ এবাদতের দ্বারা মানুষ জানোয়ার থেকে পার্থক্য হয় বুঝতে রাজি নয়, যেসব মানুষ আল্লাহর এবাদতের কথা শুনতে রাজি নয়, যেসব মানুষ আল্লাহর নিদর্শন দেখার কাজে চক্ষু ব্যবহার করতে রাজি নয়, আল্লাহ বলেন এদেরকে আমি মানুষ বলতে রাজি নই, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। খুব সহজ উদাহরণ আমি দিতে পারি, যদি আপনারা উত্তেজিত না হন, শান্ত থাকবেন। উত্তেজিত না হয়ে যদি শান্ত থাকেন তাহলে খুব সহজ উদাহরণ দেব। আমার আমার মনে হয় আপনাদের কারো জানার বাকি নাই, বাংলাদেশে যে সমস্ত মুসলমানেরা নাস্তিক মুরতাদ হয়েছে, এদের মধ্যে একটা নাস্তিক মুরতাদের নাম ছিল ডক্টর আহমদ শরীফ। ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওয়াসিয়ত করে গেল, আমি মরলে পরে আমার লাশকে তোমরা গোসল দিবা না, কাফন করাইবা না, জানাজা করবা না, কোন গুরুস্থানে দাফন করবা না, এগুলি ধর্মান্ধরা করে। আপনারা যারা ধর্ম পালন করেন, এইটাকেই জীবনের আসল কাজ মনে করেন, নাস্তিকেরা আপনাদেরকে ধর্মান্ধ বলে। কি বলে? ধর্মান্ধর। বাংলা ব্যাকরণ মতে সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? ধর্ম যুগ অন্ধ। ধর্ম যুগ অন্ধ সমান এই ধর্মান্ধ শব্দটা নাস্তিকের ভাষা, মুমিন মুসলমানের ভাষা নয়। মুমিন মুসলমানের ভাষায় ধর্মই আলো, মুমিন মুসলমানের ভাষায় ধর্মই আলো। একমাত্র ধর্মের কারণে আদম সন্তান মানুষ হয়, ধর্মহীনতার কারণে আদম সন্তান জানোয়ার হয়। ডক্টর আহমদ শরীফ নির্দেশ দিয়ে মরল যে আমার লাশ গোসল দিবা না, কাফন করাইবা না, জানাজা করবা না, গুরুস্থানে দাফন করবা না। এগুলি ধর্মান্ধরা করে, ধর্মান্ধরা বিশ্বাস করে কবর জগতে মুনকার নাকি ফিরিস্তার তো আয়োজন করে, অবাস্তব, এগুলি মিথ্যা কথা। ধর্মান্ধরা মনে করে মরণের পরে আবার জীবিত হতে হবে, হাসরের মাঠে দাঁড়াতে হবে, দুনিয়ার জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, অবাস্তব মিথ্যা কথা। হাসর বলতে কিছু নাই, হিসাব নিকাশ বলতে কিছু নাই, পুলসিরাত বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। কাজেই খামোহা আমার লাশ গোসল দিয়া লাভ নাই, কাফন পরাইয়া লাভ নাই, জানাজা কইরা লাভ নাই, আমার লাশ কোন গুরুস্থানে দাফন করে লাভ নাই, আমি মরলে আমার লাশ হাসপাতালে দান করে দেবা, তার নির্দেশ মতো তার পচা গলা লাশ হাসপাতালেই দান করা হয়েছে। আমি জিজ্ঞেস করি আপনাদের জানা মত, দুনিয়ায় কোন কুত্তা মরলে কি গোসল দেওয়া হয়, কাফন পরানি হয়, জানাজা করা হয়, দাফন করা হয়? আহমদ শরীফ মরলেও গোসল নাই, কুত্তা মরলেও গোসল নাই। আহমদ শরীফ মরলেও কাফন নাই, কুত্তা মরলেও কাফন নাই। আহমদ শরীফ মরলেও জানাজা নাই, কুত্তা মরলেও জানাজা নাই। আহমদ শরীফ মরলেও দাফন নাই, কুত্তা মরলেও দাফন নাই। বেশ কম কত? দুই কুত্তায় বেশ কম কত? একটা বেশ কম আছে, একটা দুই টিঙ্গিয়া কুত্তা আর একটা চার টিঙ্গিয়া কুত্তা। তাই আল্লাহ বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ওদিকাম সমান অবদানের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। এরা কারা? যাদেরকে আমি অন্তর দিয়েছি যে কথা বোঝার জন্য, অন্তরকে সেই কথা বোঝার কাজে ব্যবহার করে না। এদেরকে কর্ণ দিয়েছি যে কথা শোনার জন্য, সেই কথা শোনার কাজে কানকে ব্যবহার করে না। এদেরকে আমি চক্ষু দিয়েছি যে নিদর্শন দেখার জন্য, সেই নিদর্শন দেখার কাজে এদের চক্ষুকে ব্যবহার করে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মত। কেমনে চতুষ্পদ জানোয়ারের মত হইল? বলদেও খায় এরাও খায়, গাধাও ঘুমায় এরাও ঘুমায়, কুত্তাও বাচ্চা জন্ম দেয় এরাও বাচ্চা জন্ম দেয়, গরু গাধা বলদ কুকুর শৃগাল বিড়ালেরও নামাজ রোজা নাই, এদেরও নামাজ রোজা নাই। কেমনে কেমনে মত হইল বুঝে আসছে আপনাদের? কেমনে কেমনে মানুষ জানোয়ারের মত হইল, মানুষও খায়, বলদেও খায়, মানুষও ঘুমায়, গাধাও ঘুমায়, মানুষও বাচ্চা জন্ম দেয়, কুত্তাও বাচ্চা জন্ম দেয়, বলদ গাধা কুত্তাও নামাজ রোজা করে না, এই সমস্ত মানুষে নামাজ রোজা করার দরকার মনে করে না। আল্লাহ বলেন এই সমস্ত মানুষে আর বলদে কোনো ব্যবধান নাই, এই সমস্ত মানুষে আর গাধায় কোনো ব্যবধান নাই, এই সমস্ত মানুষে আর কুকুরে কোনো ব্যবধান নাই। হ্যাঁ, দুনিয়াতে এদের মধ্যে আর চতুষ্পদ জানোয়ারের মধ্যে একটা ব্যবধান আছে, দুনিয়াতে চতুষ্পদ জানোয়ারের ঠ্যাংটাকে সাইড, আখেরাতে আরেকটা ব্যবধান আছে এই সমস্ত মানুষে আর হায়ওয়ান জানোয়ারে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে অনেক সময় বিভিন্ন জীব জানোয়ার একে অপরকে আঘাত করে অন্যায় ভাবে করে কিনা, কিন্তু এর কোন সুবিচার দুনিয়ার জীবনে পায় না। আপনারা লক্ষ্য করলে দেখে থাকবেন, একটা শক্তিশালী কুত্তার সামনে যদি একটা দুর্বল কুত্তা রাস্তাঘাটে পড়ে যায়, শক্তিশালী কুত্তাটা দুর্বল কুত্তাটাকে সেলামালকি দিয়ে চলে যায় না, চাপাইয়া পড়ে। কি অপরাধ ছিল তার? কোন অপরাধ না, একটা অপরাধ, তুমি দুর্বল কেন? তাইলে শক্তিশালী হইলে দুর্বলের উপর হামলা করা, এটাও কুত্তার স্বভাব মানুষের স্বভাব নয়। যে সমস্ত জীব জানোয়ার এইভাবে অন্য জীব জানোয়ারকে আঘাত করলো, ওই দুর্বল জানোয়ারটা তো দুনিয়ার দুনিয়ার জীবনে কোন সুবিচার পাইল না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর জগতে একটা হায়ওয়ান জানোয়ারে অবিচার করবে আর কোনদিন তার সুবিচার হবে না, হইতেই পারে না। এই জন্য হাশরের মাঠে আল্লাহ যেভাবে সমস্ত মানুষকে জীবিত করে দাঁড় করাবেন, তেমনি ভাবে হায়ওয়ান জানোয়ার গুলিকেও জীবিত করে দাঁড় করাবেন। সেই হাশরের মাঠে যে শক্তিশালী জানোয়ার দুর্বল জানোয়ারকে আঘাত করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দুর্বলকে শক্তিশালী করে দেবেন, শক্তিশালীকে দুর্বল করে দেবেন এবং বলবেন, তোরে যতটা আঘাত করেছিল আজকে তুই তারে ততটা আঘাত কর, আঘাত করে ফেলবে। আল্লাহর আদালতে হায়ওয়ান জানোয়ারদের মধ্যে অসুবিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে। তারপর আল্লাহ হাশরের মাঠে দাঁড়ানো সমস্ত জীব জানোয়ারকে বলবেন, কুনু তুরাবা, তোমরা মাটির সাথে মিশে যাও, তোমরা চিরকালের জন্য অস্তিত্বহীন হয়ে যাও, বিলীন হয়ে যাও। আল্লাহর আদেশে সমস্ত কুকুর, শৃগাল, বিড়াল, গরু, গাধা সবগুলি মানুষের মাটির সাথে মিশে যাবে, চিরকালের জন্য অস্তিত্বহীন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। হাশরের মাঠে দাঁড়ানো সমস্ত ধর্মহীনদের চোখের সামনে। এরপরে যখন মানুষের বিচার হল, আল্লাহ পাক রব্বুল আলামিন وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين الله বলেন, তারপরে যখন মানুষ জাতির হিসাব নিকাশ শুরু হবে, দুনিয়াতে যে মানুষ মানুষের জীবনের একমাত্র দায়িত্ব ধর্ম পালন করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা, কথাটা যারা মানত না, যারা মনে করত নামাজ রোজার জন্য দুনিয়াতে আসেনি, দুনিয়াতে আসে এসেছি জীবন যাপন করার জন্য, রং তামাশা করার জন্য, আমোদ প্রমোদ করার জন্য। আছে কি সমাজে এমন মানুষ যারা মনে করে নামাজ পড়ার কোনো দরকার নাই, রোজা রাখার কোনো দরকার নাই, ইবাদত বন্দেগী করার দরকার নাই, আমার দরকার আছে খেলাধুলার, আমার দরকার আছে রং তামাশা করার, আমার দরকার আছে আমোদ প্রমোদ করার, আমার দরকার আছে আনন্দ অনুষ্ঠান করার? আছে? তার আনন্দ অনুষ্ঠান করার দরকার আছে, নামাজের দরকার নাই, তার আমোদ প্রমোদ করার দরকার আছে, ইবাদত বন্দেগীর দরকার নাই, এরকম যারা মনে করে, আল্লাহ বলেন এরা হুদাদ্রোহী, এরা ক্ষুদাদ্রোহী। হাশরের মাঠে ক্ষুদাদ্রোহীদের শাস্তি, ফেরেশতারা এই ক্ষুদাদ্রোহীদেরকে জাহান্নামের পথে তাড়াইয়া নিয়ে যাবে, যেমন ভাবে রাখালেরা গরু ছাগলকে মাঠের দিকে তাড়াইয়া নিয়ে যায়। ফেরেশতারা যখন জাহান্নামীদেরকে, ক্ষুদাদ্রোহীদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাবে, জাহান্নামের দরজার সামনে নিয়ে যাওয়ার পর জাহান্নামের দারোয়ান ফেরেশতা দরজা খুলে দেবে, ঢুকাবার আগে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, এই জাহান্নামীর দল, এই ক্ষুধাত্রহীর দল, যারা দুনিয়াতে এবাদত বন্দেগীর দরকার নাই মনে করেছিল, তোমার আনন্দ অনুষ্ঠান করার দরকার আছে মনে করেছিল, তোমাদের কি কি দুনিয়াতে কেউ বলেনি যে রং তামাশা করার জন্য দুনিয়া দুনিয়া নয়, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়া, এই কথাটা কি তোমাদেরকে দুনিয়াতে কেউ বলেনি? তারা জবাব দিবে, কালু বালা, বলেছিল। তাহলে মানলা না কেন? ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আল্লাহ যা বলেছিলেন তাই চূড়ান্ত সত্য হলো, খোদা দ্রোহীদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। আল্লাহ তখন বলবে, তোমরা চিরকালের জন্য জাহান্নামে প্রবেশ করো, কতদিনের জন্য? চিরকালের জন্য জাহান্নামে প্রবেশ করো। বলুন, যে সমস্ত মানুষ দুনিয়াতে আল্লাহর ইবাদত করা দরকারি মনে করে না, নামাজ রোজা ফরজ মনে করে না, গান বাজনা দরকারি মনে করে, খেলাধুলা দরকারি মনে করে, রং তামাশা দরকারি মনে করে, আনন্দ অনুষ্ঠান দরকারি মনে করে, হালাল পথে চলা দরকার মনে করে না, হারাম কাজ বর্জন করার দরকার মনে করে না, গান বাজনা পরিহার করার দরকার মনে করে না, এরা খোদার আনুগত্যকারী না খোদার দ্রোহী? খোদা দ্রোহীদেরকে যখন ফিরিস্তারা জাহান্নামে ঢুকাবেন, পরিষ্কার ভাষায় বলে দেবেন, কিলা দুখুলু আবুয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, হে খোদা দ্রোহীরা, তোমরা অহংকারী, তোমরা সত্য জিনিস উপলব্ধি করা সত্ত্বেও তোমরা তা স্বীকার করোনি দুনিয়ার জীবনে, এই সমস্ত খোদা দ্রোহীদের জন্যই চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছে। যখন এদেরকে চিরকালের জন্য জাহান্নামে ঢুকার নির্দেশ দেওয়া হবে, তখন তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, সমস্ত বলদের দল, সমস্ত গাধার দল, সমস্ত কুকুরের দল মাটির সাথে মিশে গেল, কোন বলদ জাহান্নামী হইল না, কোন গাধা জাহান্নামী হইল না, কোন কুকুর জাহান্নামী হইল না, আমি মানুষের বংশে জন্মগ্রহণ করার কারণে আজকে আমি জাহান্নামী হইলাম, আমার মতো মানুষের চেয়ে বলদের কপাল অনেক ভালো, আমার মতো মানুষের চেয়ে গাধার কপাল অনেক ভালো, আমার মতো মানুষের চেয়ে কুত্তার কপাল অনেক ভালো, কারণ কুত্তার কপালে জাহান্নাম নাই, আমি খোদা দ্রোহী হওয়ার কারণে আমি জাহান্নামী হইলাম। হাসরের মাঠেও চতুষ্পদ জানুয়ারে আর এদের মধ্যে একটা বেশকম আছে, কি? চতুষ্পদ জানুয়ার জাহান্নামে যাবে না, এরা চিরকালের জন্য জাহান্নামে যাবে। মানব কুলে জন্ম হয়েও যারা মানুষ হতে পারে না, জানুয়ার হয়ে যায়, কোন কাজ বর্জন করার মাধ্যম? আল্লাহর ইবাদতের কোন দরকার মনে করে না, এরা মানুষ থাকে না, জানুয়ার হয়ে যায়। এই সমস্ত জানুয়ারের মধ্যে আর বাস্তব জানুয়ারের মধ্যে দুনিয়াতে ব্যবধান, এরা দুইটা গিয়া আর ওইগুলির সাথে গিয়া, এই সমস্ত জানুয়ারের মধ্যে আর বাস্তব জানুয়ারের মধ্যে আখেরাতের ব্যবধান, আখেরাতে বাস্তব জানুয়ার এরা মাটির সাথে মিশে যাবে আর এই সমস্ত জানুয়ার এরা চিরকালের জন্য জাহান্নামে চলে যাবে। বুঝে দেখলে বলুন তো, মানুষের দুনিয়ার জীবনটা নিতান্তই একটা খাম খেয়ালির জীবন না অত্যন্ত মূল্যবান জীবন? অত্যন্ত মূল্যবান। এই জীবনটা যারা হেলায় খেলায় রং তামাশায় কাটিয়ে দিচ্ছে, এদের মতো বোকা জগতে আর কিছুই হতে পারে না। পৃথিবীর বিখ্যাত দার্শনিক ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ মুজরিবে লেখেন, কিমতে হর চিজ রাদানি কে চিজ, কিমতে হর চিজ রাদানি কে চিজ, কিমতে খুদ রাদানি আহমকিস, দানি তু খাসিয়তে হর জৌহরে, দর বয়ানে জৌহরে খুদ চুহরে, চন্দেখানি হেকমতে ইউনানিয়া হেকমতে ইমানিয়া রাহম বেখা। হে এবাদত বন্দেগীতে উদাসীনতাকারী মানুষের দল শোনো, তুমি তোমার খেলার দাম বুঝলে, তুমি তোমার গান শোনার দাম বুঝলে, তুমি তোমার বাজনা শোনার দাম বুঝলে, তোমার খাওয়ার দাম বুঝলে, তোমার ঘুমানির দাম বুঝলে, তোমার বাচ্চা জন্ম দেওয়ার দাম বুঝলে, তোমার রং তামাশার দাম বুঝলে, তোমার জীবনের দাম বুঝলে না। তোমার জীবনে আর বলদের জীবনে সমান নয়, তোমার জীবনে আর গাধার জীবনে সমান নয়, তোমার জীবনে আর কুত্তার জীবনে দাম সমান নয়। ওই সমস্ত গুলিকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার জীবনের উপভোগের জন্য, আর তোমাকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার জীবনে আল্লাহর গোলামি করে পরকালের চিরস্থায়ী জীবনে জান্নাতে গিয়ে মুখ বিলাস করার জন্য। বলুন, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের মুখ বিলাসের জন্য না জান্নাতের চিরস্থায়ী জীবনের মুখ বিলাসের জন্য? পাওয়া যাবে দুনিয়ায় রং তামাশা করলে না দুনিয়ায় এবাদত বন্দেগী করলে? সুতরাং যারা দুনিয়াতে এবাদত বন্দেগী করে না, এবাদত বন্দেগী করাকে দরকারই মনে করে না, এদের মধ্যে আর হাইওয়ান জানোয়ারের মধ্যে জীবনের কর্মকাণ্ডে কোনো ব্যবধান থাকে না। বলদেও খায়, এরাও খায়, গাধাও ঘুমায়, এরাও ঘুমায়, কুত্তাও বাচ্চা জন্ম দেয়, এরাও বাচ্চা জন্ম দেয়, গরু ছাগল কুকুর শৃগাল বিড়ালও নমাজ রোজা এবাদত বন্দেগী করে না, এরাও নমাজ রোজা এবাদত বন্দেগী করে না। এই সমস্ত মানুষে আর হাইওয়ান জানোয়ারে কোনো ব্যবধান থাকে না। আমার কথা বুঝে থাকলে মা বলুন, এমন এমন মানুষও আছে কিনা শোন, তার খেলার দাম আছে এটা কোনোদিন বর্জন করা যাবে, তার গান শোনার দাম আছে এটা কোনোদিন ছাড়া যাবে না, তার বাজনা শোনার দাম আছে এটা কোনোদিন পরিহার করা যাবে না, তার আনন্দ অনুষ্ঠান করার দাম আছে এটা কোনোদিন বাদ দেওয়া যাবে না, নমাজের দাম নাই এর ধারে কাছেও যাবে না, এবাদত বন্দেগীর দাম নাই এর ধারে কাছেও যাবে না, এমন মানুষ আছে কিনা সমাজে? আল্লাহ কি বলেছেন, এই সমস্ত মানুষে আর জানোয়ারে বেশ কম থাকে না, একাকার হয়ে যায়, একাকার হয়ে যায়। এরা মনে করে দুনিয়ার জীবন সীমিত, ঠিক আছে এই জীবনটা ফুরাবার আগে আগে যা পারি রং তামসা করে আসুন। বলেন এরা দুনিয়ার সীমিত জীবন স্বীকার করে কিনা? করে। সুতরাং জীবনটা ফুরাবার আগে আগে এরা কি করতে চায়? রং তামাশা করতে চায়। জীবনটা শেষ হয়ে গেলেই তো রং তামাশা আমার শেষ, কাজেই জীবন ফুরাবার আগে আগে যা পারি ভুগ বিলাস করে। অথচ আল্লাহর কোন ওলি বলেন, মৌতে কু সমজাহে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌতে কু সমজাহে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হাকীকত মৌতে হায় সুবহে হায়াতে জিন্দেগি, জিন্দেগি মকসুদে বহরে বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দেগি। আল্লাহর ওলি বলেন এই কবিতার মাধ্যমে, মূর্খের দলে মনে করে মরলেই জীবন শেষ, বুদ্ধিমানেরা জানে মরলে পরেই আসল জীবন শুরু হয়, মূর্খরা মনে করে মরলেই জীবন শেষ, বুদ্ধিমানেরা জানে মরলে মরণের পরেই আসল জীবন শুরু হয়। বলুন, মরলেই জীবন শেষ মানুষের না জানোয়ারের? আর মানুষের মরলেই জীবন শেষ না মরলেই আসল জীবন শুরু? মরলেই আসল জীবন শুরু। কথাটা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এমন চমৎকার একটা উদাহরণ দিয়ে বুঝাইছে, আমি আপনাদের সামনে তুলে ধরি, দেখি একটু বোঝাবার চেষ্টা করে ভারী কিনা। আপনারা লক্ষ্য করলে দেখে থাকবেন, আকাশে যখন সূর্য উদয় হয় তখন যদি আপনি কোনো পুকুরের পাড়ে দাঁড়ান, তখন পুকুরের পানির নিচেও আর একটা সূর্য দেখতে পাওয়া যায়। পুকুরের পানির নিচে যে আর একটা সূর্য দেখতে পাওয়া যায় সেটার থেকেও একটা আলু বের হয়ে আসে, সেই আলুটাও তার গায়ে লাগে। দেখেছেন এরকম কোনদিন? বলুন, আকাশে উদীয়মান সূর্য থাকা অবস্থায় পুকুরের পারে দাঁড়াইলে পানির নিচে আর একটা সূর্য দেখা যায় কিনা, সেই সূর্য থেকেও একটা আলো আসে কিনা, সেই আলোও মানুষের গায়ে লাগে কিনা? এবার বলুন, দুটাই সূর্য না একটা বাস্তব আর একটা ছায়া? ঠিক এমনি বাবু, মানুষের আখেরাতের জীবন হইল আকাশের সূর্যের মতো, আর দুনিয়ার জীবন হইল পানির নিচের ছায়ার মতো। আকাশের সূর্যের লয় নাই, ক্ষয় নাই, বিলীন হয় না, পানির নিচের সূর্য পুকুর পাড় থেকে সরে গেলেই বিলীন হয়ে যায়। পানির নিচের সূর্য আকাশ মেঘাচ্ছন্ন হলেই বিলীন হয়ে যায়। পানির নিচের সূর্য আকাশের সূর্য অস্ত গেলেই বিলীন হয়ে যায়। তাহলে স্থিতিশীল কোনটা? দুটাই বাস্তব না একটা বাস্তব আর একটা ছায়া? যেটা লয় হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, বিলীন হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, সেটা বাস্তব নয়, ছায়া। এবার বলুন, মানুষের দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যায় কিনা, লয় হয় কিনা, ক্ষয় হয় কিনা, বিলীন হয় কিনা, শেষ হয়ে যায় কিনা? বাস্তব জীবন না আসল জীবনের ছায়া? আসল জীবনের ছায়া। তাই আল্লাহর ওলি বলেন, মৌতে কুসুক সমজা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌতে কুসমজা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হকীকত মৌতে হায় সুবহে হায়াতে জিন্দেগি। মূর্খরা মনে করে মরলেই জীবন শেষ, জ্ঞানীরা জানে মরলেই আসল জীবন শুরু। জ্ঞানীরা জানে মরলেই আসল জীবন। এক জায়গায় একটা রাখাল ছেলে গরুর রাখালি করে, আমার সাথে ভালো জানা শোনা আছে। আমি এক মাঠে দিয়ে যাচ্ছিলাম, আর ওই রাখাল ছেলে একটা বাঁশের ছাতা মাথায় দিয়া গরুর রাখালি করতেছিল। আজকাল আমাদের সমাজে বাঁশের ছাতার ব্যবহার খুব কম পাওয়া যায়। আমার মতো বয়স যাদের তারা অবশ্যই দেখেছেন, আপনাদের জীবনের শুরুতে গ্রামের অনেক লোকেরা আজ থেকে 20-30 বছর আগে অনেকে বাঁশের ছাতা ব্যবহার করত। আমার সেই পরিচিত রাখাল ছেলে বাঁশের ছাতা মাথায় দিয়ে একটা গান গাইতেছিল, সে আমাকে দেখে নাই। আমি তার ছাতার আড়াল থেকে পিছন দিক থেকে আসতেছিলাম, আর সে আমার দিকে ছাতা দিয়া ভিন্ন দিকে ফিরে গরুর দিকে তাকিয়ে তাকিয়ে একটা গান গাইতেছিল। কি গানটা গাইতেছিল? সে বলতেছিল, হেসে খেলে জীবনটা যদি চলে যায়, এই তার গান। হেসে খেলে জীবনটা যদি চলে যায়, চলে যায় পর্যন্ত গানটা গাইছে, আর আমি তার সামনে গিয়ে উপস্থিতেছি, চুকে চুকে চাইলাম এবং জিজ্ঞাসা করলাম, তারপর তুমি তো গান গাইলা হেসে খেলে জীবনটা যদি চলে যায়, চুকে চুকে চাইয়া জিজ্ঞাসা করলাম, তারপর? তার চেহারাটা মলিন হয়ে গেল। এবার আমার কথার জবাবে বলে, কয় তারপর তো বিভদ। এইদিন আমার অভিজ্ঞতা হয়েছে যে সমস্ত মানব সন্তানেরা রং তামাশা কইরা জীবন কাটায়, এরা মনে মনে জানে এর ঘরে যে বিপদ আছে। মনে মনে জানে কিনা? হ্যাঁ, মনে মনে জানে এর ঘরে যে বিপদ আছে। সুতরাং তুমি কত বড় বুদ্ধিমান জানোই, এবাদতের মাধ্যমে জীবন না কাটাইলে মরলে বিপদ আছে। তারপরও তোমাকে কোন শয়তানে ধরলো এবাদত বন্দেগি ছেড়ে দিয়া রং তামাশা করে জীবন কাটাচ্ছ? আরো দুঃখজনক ব্যাপার, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের ছেলে মেয়ের বয়স যখন 7 বছরের হয় তখন তাদেরকে নামাজের আদেশ করো। 10 বছরের কোন মুসলমানের ছেলে মেয়ে যদি নামাজ পড়তে না চায়, আল্লাহর রাসূল বলেন তাকে শাসন করে নামাজি বানাও। সুতরাং 7 বছর থেকে 10 বছরের ভিতরে প্রতিটি মা বাবা তার ছেলে মেয়েকে নামাজি বানানি মা বাপের উপর ফরজ। বলেন 7 বছর থেকে 10 বছরের ভিতরে মুসলমানের বাচ্চাকে নামাজি বানানি কার উপর ফরজ? মা বাপের উপর। মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের বিবি বাচ্চাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলুন জাহান্নামের আগুন থেকে বাঁচবো নামাজ রোজা ইবাদত বন্দেগি না করলে? না করলে তাহলে তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, মানে হইল বাঁচার পথে চলো, ইবাদত বন্দেগি করে জীবন যাপন করো। ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাও মানে ছেলে মেয়েদেরকে নামাজি বানাও, ইবাদত বন্দেগি করনে ওয়ালা বানাও, ছেলে মেয়েদেরকে ধর্ম পালনকারী বানাও। যদি কলিজার টুকরা সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে চাও, আল্লাহ কোরআনে বলেছেন বাচ্চাদেরকে নামাজি বানাইয়া ইবাদত বন্দেগি করনে ওয়ালা বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। হাদিস শরীফে রাসূল বলেছেন মুসলমানেরা 7 বছর থেকে 10 বছরের ভিতরে নিজের ছেলে মেয়েদেরকে নামাজি বানাবার জন্য যদি রাসূলের নির্দেশ মতো রাসূলের সমস্ত মুসলমান উম্মত নিজেদের ছেলে মেয়েকে 7 বছরের সময় নামাজের আদেশ করত, 10 বছরের সময় যদি শাসন করে নামাজি বানাইতো, তাহলে মুসলমানের সমাজে কোন বেনামাজি মুসলমান তৈরি হইত? তাহলে যত বেনামাজি বর্তমান সমাজে আছে এদেরকে কে বানাইল বেনামাজি? একমাত্র তার মা বাবা বেনামাজি। এই সমস্ত মা বাবাকে কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় জবাবদিহি করতে হবে। আমি কোরআনে পরিষ্কার ভাষায় তোমাদের মা বাবাদেরকে নির্দেশ দিয়েছিলাম, ধর্ম পালনের মাধ্যমে নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, ধর্ম পালন করানোর মাধ্যমে সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। কেন তোমরা নিজেরা ধর্ম পালন করে না, কেন জাহান্নাম থেকে বাঁচার পথে চললে না, কেন নিজেদের বাচ্চাদেরকে ধর্ম পালন করালে না, কেন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচালে? আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান 7 বছরের বাচ্চারে নামাজের আদেশ করে না, 10 বছরের বাচ্চাকে শাসন করে নামাজি বানায় না, জাহান্নামের লাকড়ি বানায়। যে সমস্ত মুসলমান বাচ্চাকে 10 বছরের ভিতরে নামাজি বানায় না, এরা নিশ্চিত নিজের কলিজার টুকরা সন্তানকে জাহান্নামের লাকড়ি বানায়। মুসলমান হইয়া কলিজার টুকরা সন্তানকে জাহান্নামের লাকড়ি বানায় কেন? আমি গভীরভাবে অনুসন্ধান করে যা বুঝতে পেরেছি তা হলো দুই কারণে আমাদের সমাজের মুসলমান মা বাবারা নিজেদের কলিজার টুকরা ছেলে মেয়েকে নামাজি না বানাইয়া জাহান্নামের লাকড়ি বানায়। 1 নম্বর কারণ, অধিকাংশ মা বাবারা নিজেরাই নামাজি না, বেনামাজি। বেনামাজি মা বাবা কিভাবে নিজের সন্তানকে নামাজি বানাবে প্রশ্নই আসে না। এই হলো একটা কারণ, যে কারণে বর্তমান সমাজের অধিকাংশ মুসলমান মা বাবা নিজের ছেলে মেয়েদেরকে বেনামাজি বানাইয়া লাহান জাহান্নামের লাকড়ি বানায়। 2 নম্বর কারণ, কিছু সংখ্যক মুসলমান মা বাবা যারা নিজেরা নামাজ পড়ে, এরাও সংসারের ঝামেলার কারণে সন্তানকে নামাজি বানাবার সময় নাই, গৃহস্থীর ঝামেলার কারণে, ব্যবসায়ের ঝামেলার কারণে, চাকুরির ঝামেলার কারণে, সংসারের বিভিন্ন কাজের ঝামেলার কারণে মা বাবা নিজেরা নামাজ পড়লেও সন্তানকে নামাজি বানাবার সময় নাই। এই দুই কারণে আমাদের দেশের অধিকাংশ মুসলমান মা বাবারা নিজেদের সন্তানদেরকে বেনামাজি বানাইয়া জাহান্নামের পথে পাঠিয়ে দেয়। এই সমস্ত ছেলে মেয়েরা যখন স্কুলে পড়তে যায়, কলেজে পড়তে যায়, ভার্সিটিতে পড়তে যায়, গিয়া দেখে প্রাইমারি স্কুলের সিলেবাসে শতকরা 85 জন মুসলমান ছাত্র ছাত্রীকে নমাজি বানাবার কোন ব্যবস্থা নেই। হাই স্কুলের সিলেবাসে শতকরা 85 জন মুসলমান ছাত্র ছাত্রীকে নমাজি বানাবার কোন ব্যবস্থা নাই। কলেজ ভার্সিটির সিলেবাসে শতকরা 85 জন মুসলমান ছাত্র ছাত্রীকে নমাজি বানাবার কোন ব্যবস্থা নাই। না আছে প্রাইমারি স্কুলের সিলেবাসে, না আছে হাই স্কুলের সিলেবাসে, না আছে কলেজ ভার্সিটির সিলেবাসে। সুতরাং প্রথমে মা বাবার দায়িত্ব ছিল এদেরকে নমাজি বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাও। দ্বিতীয় পর্যায়ে এদের শিক্ষকদের দায়িত্ব ছিল নমাজি বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাও। মা বাবাও জাহান্নাম থেকে বাঁচাইল না, জাহান্নামের পথে পাঠাইয়া দিল। শিক্ষা গুরুরাও এই শতকরা 85 জন মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নমাজি বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাইল না, জাহান্নামের পথে ঠেলে দিল। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, যে সমস্ত মা বাবা নিজের ছেলে মেয়েরে মা বাবা নমাজি বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাইল না, স্কুলে পড়ার কারণে স্কুলের শিক্ষকেরাও তাদেরকে নমাজি বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাইল না, এরা বড় ভাগ্যবান। আপনারা কি চান এই কপাল ফুরারা জাহান্নামের আগুনে জ্বলুক না রক্ষা হওয়া দরকার? কে রক্ষা করবে এদেরকে? মা বাবা তো রক্ষা করলই না, ঠেলে দিল। মা বাবা তো ঠেললেই দিল জাহান্নামের পথে। এরা যে প্রতিষ্ঠানে ভর্তি গেল, এই প্রতিষ্ঠানের শিক্ষা গুরুরাও এই সমস্ত মুসলমানের সন্তানকে নমাজি বানাবার মতো সিলেবাস তৈরি না করিয়া এরা সিলেবাসটা এমন ভাবে তৈরি করে, এই সিলেবাস পড়লে মুসলমানের বাচ্চা যেন নমাজি না হইয়া ডক্টর আহমদ শরীফ হয়। এরা সিলেবাস এমন ভাবেই তৈরি করে যে সিলেবাস পড়লে মুসলমানের বাচ্চা নমাজি না হইয়া তসলিমা নাসরিন তৈরি হয়। এরা সিলেবাস এমন ভাবেই তৈরি করে যে সিলেবাস পড়লে মুসলমানের বাচ্চা নমাজি না হইয়া সালমান রুশদি তৈরি হয়। এরা এমন ভাবেই সিলেবাস তৈরি করে যে সিলেবাস পড়লে মুসলমানের বাচ্চা নমাজি না হইয়া লতিফ সিদ্দিকি হয়। চিন্তা করে দেখুন আপনাদের দেশের শিক্ষা ব্যবস্থা কত বড় শয়তানি চক্রান্তের কবলে আছে। সুতরাং এই শিক্ষা ব্যবস্থার অধীনে লেখাপড়া করে যত লক্ষ কোটি মুসলমানের ছেলে মেয়ে বেনমাজি হচ্ছে, আমার কথা বুঝে থাকতে বলুন, এদেরকে জান্নাতের পথে ঠেলে দেওয়া হয়েছে না জাহান্নামের পথে? কে কে ঠেলে দিল? দুই দল, এক দল এদের মা বাবা, দ্বিতীয় দল এদের শিক্ষক। এরা বড় ভাগ্যবান। না কপাল পুরা, এই সমস্ত কপাল পুরাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার মতো দরদি এই জগতে আর কেউ নাই, একমাত্র মাদ্রাসা ছাড়া, একমাত্র মাদ্রাসা ছাড়া। একমাত্র মাদ্রাসায় আপনার বাচ্চাকে লেখাপড়া করাইলে আর একদিকে বেনমাজি হবে না, জাহান্নামের পথে যাবে না। মাদ্রাসায় আপনার বাচ্চাকে লেখাপড়া করাইলে আপনার বাচ্চা লতিফ সিদ্দিকি হবে না, তসলিমা নাসরিন হবে না। মাদ্রাসায় পড়াইলে আপনার বাচ্চা ডক্টর আহমদ শরীফ হবে না। কাজেই যে সমস্ত এলাকায় মাদ্রাসা নাই, এই সমস্ত এলাকার কপাল পুরাদেরকে বাসাবার বিকল্প কি? এই সমস্ত এলাকায় এই সমস্ত কপাল পুরাদের জাহান্নাম থেকে বাঁচাবার বিকল্প ব্যবস্থা হলো তবলিগি জমাত। বিকল্প ব্যবস্থা কি? স্কুলে ভরো বাধা নাই, বছরে একবার তবলিগি জমাতে গিয়ে চিল্লা দিয়ে আসো। কলেজে পড়ো বাধা নাই, বৎসরে তবলিগে গিয়ে একটা চিল্লা দিয়ে আসো। কলেজ ভার্সিটিতে বড় বাধা নাই, বৎসরে একটা চিল্লা দিয়ে আসো। 40 দিনে তবলিগি জমাত তোমাকে হাতে ধরে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে চালিয়ে দেবে। এই বিকল্প ব্যবস্থাটাও তৈরি করেছে একমাত্র মাদ্রাসা। এই ব্যবস্থাটাও তৈরি করেছে কারা? একমাত্র মাদ্রাসা। যাদের এলাকায় মাদ্রাসাও নাই, যাদের তবলিগে চিল্লা দেওয়ার মতো সময়ও নাই, এদের জন্য বিকল্প, সামান্য একটা বিকল্প ব্যবস্থা হইল এই ইসলামী সম্মেলন, তাদের জন্য সামান্য একটা বিকল্প ব্যবস্থা হলো ইসলামী সম্মেলন। ইসলামী সম্মেলনের একমাত্র উদ্দেশ্য যারা জাহান্নাম থেকে বাঁচার পথ চেনার আর কোন উপায় নাই, আর কোন সুযোগ নাই, যারা জান্নাতের পথে জীবন যাপন করার আর কোন ব্যবস্থা নাই, এদেরকে সম্মেলনে এনে মুঠামুঠি ভাবে বুঝিয়ে দিতে হবে রং তামাশায় হেলায় খেলায় জীবন কাটাবার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাননি, দুনিয়াতে পাঠিয়েছেন এবাদত বন্দেগীর মাধ্যমে জীবন যাপন করে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন শেষে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে। আমি আশা করি আমার কথাগুলি বুঝে থাকলে এই সম্মেলনের গুরুত্ব কত বুঝতে পেরেছেন, মাদ্রাসার গুরুত্ব কত বুঝতে পেরেছেন, তবলিগি জামাতে চিল্লা দেওয়ার গুরুত্ব কত বুঝতে পেরেছেন। সুতরাং আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, আমরা রং তামাশা করে জীবন কাটাবার জন্যই দুনিয়াতে এসেছি, গান বাজনা শুনে জীবন কাটাবার জন্যই, আনন্দ অনুষ্ঠান করে জীবন কাটাবার জন্যই, না আল্লাহর ইবাদত বন্দেগী করে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করে জান্নাতে যাওয়ার জন্য। তাহলে সার মর্ম এই হলো যে আল্লাহ মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। মানুষ বানাই আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কিসের জন্য? ফসল ফলাইতে ফলাইতে খাইতে খাইতে মরণের জন্য। মানুষ বানাই আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন দোকানদারি করতে করতে খাইতে খাইতে মরণের জন্য। মানুষ বানাই আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন চাকরি করতে করতে বেতন বুক করতে করতে মরণের জন্য, না আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে মরণের জন্য। খুব পরিষ্কার ভাষায় আল্লাহ কোরআনে বলেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত ইবাদত করতে দেখো, মরণ পর্যন্ত ইবাদত করতে দেখো, মরণ পর্যন্ত ইবাদত করতে দেখো। যে সমস্ত মানুষ দুনিয়াতে মরণ পর্যন্ত ইবাদত করতে থাকে এদের ভবিষ্যৎ জীবন পরকালীন জীবন সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে সমস্ত মানুষ দুনিয়াতে মরণ পর্যন্ত ইবাদত করতে থাকে এদেরকেও মরণ কালে বেঈমান বানাবার জন্য শয়তান শেষ চেষ্টা করে থাকে। বলেন, ইবাদত মরণ পর্যন্ত করতে থাকলেও শয়তানের হামলার থেকে আমরা নিরাপদ? নিরাপদ। মরণ পর্যন্ত যারা ইবাদত করতে থাকে এদেরকেও মরণ কালে বেঈমান বানাবার জন্য শয়তান শেষ চেষ্টা করে থাকে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলে দিয়েছেন, ইবাদত করতে করতে যারা মরে এদেরও মরণ কালে শয়তান বেঈমান বানাবার জন্য কিভাবে চেষ্টা করে। রাসূল বলেন, ইবাদতকারী যে লোকটার মা বাবা আগেই মারা গেছিল ওই লোকটার মায়ের আকৃতি ধারণ করে একটা শয়তান, তার মৃত বাবার আকৃতি ধারণ করে আরেকটা শয়তান, মরণকালে তার মা রূপী একটা শয়তান বাবা রূপী আরেকটা শয়তান আসে, এসে বলে, ওরে আমার কলিজার টুকরা বাচ্চা, আমরা দুইজন পরকালে জান্নাত পাওয়ার আশায় ইবাদত করতে করতে মরেছিলাম, ইসলাম ধর্মের বিধান পালন করতে করতে মরেছিলাম, মরার পরে দেখলাম ইসলামের বিধান পালন করার কারণে আমরা জাহান্নামী হইলাম। তোমার এখনো সুযোগ আছে, আজরাই এক্ষুনি তোমার জান বের করে নেবে, এর আগে আগে যদি একবার বলে দাও ইসলামের ইসলাম ধর্ম যা পালন করেছিলাম ভুল করেছি আর আমি ইসলাম ধর্ম মানি না, তাহলে তুমি মরবে আর জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলেন, এমত অবস্থায় ওই লোকটা এত বড় টেনশনে পড়ে, সে ভাবতে থাকে সারা জীবন বড় আলেমরা আমাদেরকে বলেছিলেন ইবাদত করতে করতে বললে জান্নাতে যাওয়া যাবে, তারাও তাদের উস্তাদের কাছ থেকে শুনে বলেছিলেন, নিজের চোখে দেখে নয়, আমার মা বাবা মরণ বরণ করে নিজে ভুক্তভোগী হয়ে বলছেন, সুতরাং শোনা কথা মানব না, দেখা কথা মানব। চিন্তা করে দেখুন কত বড় টেনশনে ফেলে শয়তান ওই লোকটাকে বেঈমান বানাবার জন্য মরণকালে, যে মরণ পর্যন্ত ইবাদত করেছিল। সুতরাং খেলতে খেলতে আমোদ ফুর্তি করতে করতে, রং তামাশা করতে করতে, বুক বিলাস করতে করতে যারা আদলাইলের হাতে ধরা পড়ে তাদের দুর্দশাটা কেমন হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই অবস্থায় আমার যে সমস্ত বান্দারা ইবাদত করতে করতে মরণ বরণ করে, এদের মরণকালে শয়তান বেঈমান বানাবার জন্য যে এই চেষ্টাটা করে, এদেরকে আমি শয়তান ডাকাতের হাত থেকে ইমান হেফাজতের জন্য আমি আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠিয়ে এদেরকে সাহায্য করব। রহমতের ফিরিস্তা আল্লাহ পাঠিয়ে দেন তখন তার কাছে, কোন লোকটার কাছে, যে লোকটা ইবাদত করতে করতে তার মরণের সময় হয়েছে আর শয়তান তাকে মহা কঠিন পরীক্ষায় ফেলেছে, ওই লোকটার কাছে আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠিয়ে দেন। তফসীরের কিতাবে লেখা আছে, ফিরিস্তারে দেখলে পরে এই লোকটা চিনতে পারে, এটা আমার মা নয়, একটা শয়তান আমার মায়ের আকার ধারণ করেছে, ওইটা আমার বাবা নয়, একটা শয়তান আমার মরা বাঘের আকার ধারণ করেছে। বলুন, মা রূপী বাবা রূপী শয়তানকে মূর্ছাগ্রস্ত ব্যক্তি চিনতে পারে ফিরিস্তা আসার আগে না ফিরিস্তা আসার পরে? ফিরিস্তা আসার পরে। এই ফিরিস্তাও যেন এত বড় বিপদে সাহায্য করার জন্য আসতে না পারে, এই ব্যবস্থাও বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান একেবারে পরিপূর্ণ করে দিয়েছে। রহমতের ফিরিস্তা যেন মরণ কালে তারা ইমান নিয়ে মরণের কাজে সাহায্য করতে না পারে, এই ব্যবস্থাও মুসলমান করে রেখেছে। কি ব্যবস্থা? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও তাসবির, যে ঘরে নিষ্কর্মা কুত্তা জায়গা দেওয়া হয় আর যে ঘরে বিলাসী ছবি লটকানি হয়, এই ঘরের ভিতরে কোন রহমতের ফিরিস্তা প্রবেশ করেন না। সুতরাং যার ঘরে নিষ্কর্মা কুত্তা জায়গা দিল, যার ঘরে রং তামাশার জন্য মানুষ পশুর ছবি টাঙ্গিয়ে রাখলো, এই ছবি লটকাইল না, ছবি টাঙ্গাইল না, রহমতের ফিরিস্তা গেট আউট সাইনবোর্ড লটকাইল, রহমতের ফিরিস্তা গেট আউট সাইনবোর্ড লটকাইল। বলেন, রহমতের ফিরিস্তা আপনার মরণকালে কাছে আসতে পারলে ইমান দিয়া মরণের সাহায্য করবে না না আসতে পারলে? আসার ব্যবস্থা দেওয়া তো আপনারাই বন্ধ করে দিয়েছেন, এবার আসবে কিভাবে? এই ব্যাপারে হাদিসের একটা ঘটনা বলি শুনুন, মানুষ পশুর ছবি ঘরে লটকানো হারাম, এই আইন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার আগের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে ময়ূরের ছবি ছাপা একটা চাদর কিনলেন। মানুষ পশুর ছবি লটকানি হারাম আইন নাজিল হওয়ার পরে না আগের দিন? হ্যাঁ, মানুষ পশুর ছবি ঘরে লটকানো হারাম, এই আইন নাজিল হওয়ার আগের দিন রাসূল বাজার থেকে ময়ূরের ছবি ছাপা একটা চাদর কিনলেন, চাদরটা ঘরে লটকে রাখলেন। পরের দিনই জিব্রিল ফিরিস্তা আসলেন নবীর কাছে, অন্য দিনের মতো নবীর ঘরে প্রবেশ না করে বাইরে দাঁড়িয়ে দিলেন। অন্যদিন ফিরিস্তা এসে নবীর ঘরে ঢুকতেন, এই দিন জিব্রিল ফিরিস্তা সমস্ত ফিরিস্তার সর্দার। বলুন, সমস্ত ফিরিস্তার সর্দারকে জিব্রিল ফিরিস্তা এই দিন নবীর ঘরে ঢুকলেন না বাইরে দাঁড়িয়ে রইলেন। নবী জিজ্ঞেস করে, ও জিব্রিল, প্রতিদিন ওহি নিয়ে আসো আমার ঘরের ভিতরে, আজকে বাইরে দাঁড়িয়ে রইলা কেন? জিব্রিল বলেন, এই আপনার সাদ্যতার কারণে। রাসূল বলেন, সাদ্য কি হয়েছে? জিব্রিল বলেন, এই সাদ্যের মধ্যে ময়ূরের ছবি ছাপা, আজকে আমি যে ওহি নিয়ে আসছি সেটা হইল আজকের থেকে কিয়ামত পর্যন্ত যার ঘরে কোন মানুষের ছবি লটকানো থাকবে অথবা কোন জীব জন্তুর ছবি লটকানো থাকবে তার ঘরে আমি জিব্রিল এবং আমার অধীনস্থ কুদুর রহমতের ফিরিস্তা কিয়ামত পর্যন্ত এদের ঘরে ঢুকবে না যাদের ঘরে মানুষ পশুর ছবি লটকানো থাকবে। রাসূল বলেন, ও জিব্রিল, আজকে আইন লইয়া আইছো আল্লাহর কাছ থেকে, মানুষ পশুর ছবি লটকানি হারাম, আমি ছবিওয়ালা সাদ্দর গত খাইল কিনছি, কথা বুঝেন? আজকে আইন আল্লাহর আইন নিয়ে আসছো, ঘরের ভিতরে মানুষ পশুর ছবি লটকানি হারাম, আমি গতকাল সবিওয়ালা সাদ্দর কিনছি, এখন আমার সাদ্দর কি করবো? জিব্রিল নবীর ঘরের বাইরে দাঁড়ানো, ঘরের ভিতর থেকে নবী জিজ্ঞাসা করেন জিব্রিলকে বাইরে দাঁড়ানো অবস্থায়, আমার চাদর কি করব? হারাম হওয়ার পরে তো আমি চাদর কিনছি না, হারাম হওয়ার আগে কিনছি, এখন আমার চাদর কি করব? জিব্রিল ঘরের বাইরে দাঁড়িয়ে দেখে বলেন রাসুল আপনার চাদরটা এমন ভাবে সিরা টুকরা টুকরা করুন যেন প্রত্যেকটা ছবির কেল্লা যায় এক টুকরায়, শরীর যায় আর এক টুকরায়। এই বলে জিব্রিল নবীর ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন, ঘরের ভিতরে নবী পয়সার কিনা চাদরটা যতগুলি ছবি সাফা ছিল প্রত্যেকটা ছবি ও ছবিকে এমন ভাবে সিরা টুকরা টুকরা করলেন, প্রত্যেকটা ছবির কেল্লা গেল এক টুকরায়, শরীর গেল আর এক টুকরায়, এই চাদরটা আর কোন কাজে লাগবে? তারপর জিব্রিল ফিরিস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরে ঢুকলেন। এবার বলুন, যার ঘরে মানুষ পশুর ছবি লটকানো আছে, নবীর ঘরে ময়ূরের ছবি লটকানো থাকার কারণে যদি সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিব্রিল তার ঘরে প্রবেশ করলেন না, তাহলে যার ঘরে কোনো মানুষের ছবি লটকানো থাকবে অথবা কোনো জীব জন্তুর ছবি লটকানো থাকবে, এমন কোন বাপের বেটার ঘরে রহমতের ফিরিস্তা ঢুকবে? সুতরাং এবাদত করতে করতে মরলেও মরণকালে শয়তানে বেঈমান বানাইবার জন্য যে চক্রান্ত করেছে, এই চক্রান্ত থেকে বাঁচাবার জন্য আল্লাহ যে ব্যবস্থা করেছিলেন সেই ব্যবস্থাও বন্ধ করে দিয়েছে মুসলমান। মুসলমান রহমতের ফিরিস্তা গেঠাও, রহমতের ফিরিস্তা গেঠাও, রহমতের ফিরিস্তা গেঠাও, যার যার ঘরে ঘরে সাইনবোর্ড লাগিয়ে রেখেছে মরণ কালে যেন ফিরিস্তা তাকে ইমান নিয়ে মরণের কাজে সাহায্য করার জন্য আসতে না পারে। কেত্তা বড় কপাল পুরা হয়ে মুসলমানের এইরকম ধ্বংসাত্মক পদক্ষেপ গ্রহণ করতে পারে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, রহমতের ফেরেশতা যদি তোমার কাছে পৌঁছার সুযোগ থাকে, শয়তান তোমাকে দুখা দিয়া বেঈমান বানাতে পারবে না মরণকালে দুই শর্তে। এক নম্বর, তুমি যদি মরণ পর্যন্ত এবাদতে এবাদত নিয়ে ব্যস্ত থাকো, দুই নম্বর রহমতের ফিরিস্তা তোমার ঘরে ঢুকার যদি সুযোগ থাকে। কথা বলতে পেরেছেন? তাহলে শয়তান ডাকাতের হাত থেকে ইমান নিয়ে মরণের একমাত্র ব্যবস্থা এবাদত মানা চাইলে করোনা চাইলে নাই, রং তামাশা ঠিক রাখো না, রং তামাশা পারলে করোনা ফারলে নাই, হালাল হারাম মেনে চলো, হালাল হারাম মেনে চলো মরণ পর্যন্ত, তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাযালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর বান্দা, তুমি যেমন ভাবে সারা জীবন ভর আল্লাহর বিধান পালনে অটল ছিলা, মরণকালেও আল্লাহর বিধান পালনে অটল থাকো, যে জান্নাতের কথা সমস্ত নবী রাসূল বলেছেন, যে জান্নাতের কথা সমস্ত আলেমগণ বলেছেন, আমরা ফিরিস্তারা তোমাকে সেই জান্নাতের সুসংবাদ দিয়ে সম্বর্ধনা জানিয়ে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ফিরিস্তারা আরো বলেন, তুমি যে জগতে যাচ্ছ সেই জগতের অবস্থা তোমার দেখা নাই জানা নাই, তোমার মনে বড় ভয় না জানি ভবিষ্যতে যে জগতে আমি যাচ্ছি সেখানে আমার কি দশা হবে, তুমি যেহেতু মরণ পর্যন্ত এবাদতে অটল ছিলে এজন্য আমরা তোমাকে অভয় দিচ্ছি, তোমার ভবিষ্যৎ জগতে ভয়ের কিছু নাই। আর তুমি যে জগৎ ছেড়ে যাচ্ছ বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন এদেরকে দেখার জন্য জীবনে আর কোনোদিন আসতে পারবে না, এই জন্য তোমার মনে বড় চিন্তা, আমার মরণের পরে আমার বিবি বাচ্চার না জানি কি দশা হবে, না জানি কি দশা হবে। আল্লাহ আমাদেরকে বলেছেন তোমার মরণের পরে যতদিন পর্যন্ত তোমার বিবি বাচ্চা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমার পক্ষ থেকে আমরা রহমতের ফিরিস্তারা তোমার বিবি বাচ্চার দেখাশোনা করব। এভাবে মরণ হবে কার? এবাদত বাদ দিয়া রং তামাশা নিয়ে জীবন কাটে যা, তাহলে কোন ধরনের মরণ চান? বেঈমান হয়ে মরতে চান না ঈমান নিয়ে মরতে চান? চাইলেই হয় নাকি মরণ পর্যন্ত এবাদতে অটল থাকতে হবে? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত এবাদতে অটল থাকো যদি ঈমান নিয়ে মরতে চাও, মরণ পর্যন্ত এবাদতে অটল থাকো যদি ঈমান নিয়ে মরতে চাও। এতক্ষণে আমি আপনাদেরকে যে কথাটা বোঝাবার চেষ্টা করলাম সেটা হলো আল্লাহ মানুষ সৃষ্টি করে পৃথিবীতে বানিয়েছেন শুধুমাত্র এবাদত করে জীবন কাটাবার জন্য। এখন আর একটা কথা বলতে চাই, সেটা হলো নবী রসুল পাঠালেন কেন? এতক্ষণে কি কথা বললাম? মানুষ বানালেন কেন? এতক্ষণে কি বুঝলাম? মানুষ বানালেন কেন বলুন তো? কেন এবাদতের এক হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞেস করেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে বান্দার কি প্রাপ্য আছে? সাহাবী বলেন, হুজুর আমি জানি না, আপনি আমাকে শিক্ষা দিন, বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে বান্দার কি প্রাপ্য আছে? রাসূল বলেন, শোনো, বড় রকম শোনো, স্মরণ দেখো, বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো বান্দা আল্লাহকে লা শরীক জেনে একমাত্র আল্লাহর ইবাদত করে। বান্দা আল্লাহকে লা শরীক জেনে একমাত্র আল্লাহর ইবাদত করবে। অনেক মানুষ আছে আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহর সাথে শরীকদার সম্পর্ক করে করে। আল্লাহ কোরআনে বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারাম আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে যারা শরীকদার সম্পর্ক করে আল্লাহ তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম করে দেন। সুতরাং বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো বান্দা আল্লাহকে লা শরীক জেনে একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্য হলো আল্লাহ তাকে জান্নাত দান করবেন। দুইটা কথা পরিষ্কার হোক, বান্দার কাছে আল্লাহর ইবাদত আল্লাহকে লা শরীক জেনে তার ইবাদত করবে, আল্লাহর কাছে বান্দার প্রাপ্য আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলেন, শোনো, যে বান্দা আল্লাহর প্রাপ্য পরিশোধ করবে আল্লাহ সেই বান্দার প্রাপ্য পরিশোধ করে দেবেন। যেই ব্যক্তি ইবাদত করতে করতে মরবে তারে আল্লাহ জাহান্নামে দিবেন না, জান্নাতে পৌঁছে দিবেন। আজকে পাইলেন জাহান্নাম থেকে বাঁচার পথ, জান্নাতে যাওয়ার পথ, ইবাদত করতে করতে মর, ধর্ম পালন করতে করতে মর, হালাল হারাম মানতে মানতে মর। আল্লাহ তোমার জন্য জাহান্নাম তৈরি করেননি, তোমার জন্য জান্নাত তৈরি করেছেন। যারা ইবাদত করতে করতে মরে না, যারা হালাল হারাম মানতে মানতে মরে না, তাদের জন্যই আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। সুতরাং একমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এতক্ষণ এই কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার দুই নম্বর কথা, মানুষের সমাজে আল্লাহ নবী রসুল পাঠাইলেন কেন? নবী রসুল পাঠিয়েছেন একমাত্র ইবাদতের নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। ইবাদত কোনটা কোন নিয়মে করতে হবে নবী তার উম্মতকে শিক্ষা দেন। যেমন ধরুন, পাঁচ বেলার নামাজ পুরুষের জন্য পাঁচ বেলার নামাজের জমাত আছে, পুরুষের জন্য পাঁচ বেলার নামাজের জমাত আছে, জমাতের জন্য আজান আছে, একামত আছে, কিন্তু পাঁচ বেলার নামাজের জমাতের জন্য খুতবা পড়ার ব্যবস্থা নবীর তরিকায় নাই। জুম্মার নামাজের জন্য জমাত আছে, আজান আছে, একামত আছে, খুতবা পড়ারও ব্যবস্থা আছে, পাঁচ বেলার নামাজে খুতবা নাই, জুম্মার নামাজে খুতবা আছে। কেন? কেন না? এটা নবীর তরিকা। পাঁচ বেলার নামাজে খুতবা না পড়া নবীর তরিকা, জুম্মার নামাজে খুতবা পড়া নবীর তরিকা। পাঁচ বেলার নামাজেও আজান আছে, একামত আছে, জুম্মার নামাজেও আজান আছে, একামত আছে, ঈদের নামাজে আজান নাই, একামত নাই। কেন? আল্লাহর হুকুম নবীর তরিকার বিরুদ্ধে কোনো কেন নাই, বস এইটাই নবীর তরিকা। বলেন আপনারা ঈদের নামাজ বলেন জমাতের সাথে, আজান দেন কেন? নবীর তরিকা। একামত দেন কেন? নবীর তরিকা। এরপরে দেখুন, পাঁচ বেলার নামাজে রুকু সেজদা আছে, পাঁচ বেলার নামাজে রুকু সেজদা আছে, ঈদের নামাজে রুকু সেজদা আছে, জুম্মার নামাজে রুকু সেজদা আছে, জানাজার নামাজে আজানও নাই, একামত নাই, রুকুও নাই, সেজদাও নাই, সূরা কেরাতও নাই। কেন? ওই যত নামাজ এই যত নামাজ ওইখানে আছে কেন, এখানে নাই কেন? একমাত্র জবাব নবীর তরিকা। সুতরাং যারা ইবাদত করে নবীর তরিকা মতে নয়, মন গড়া মতে। কিছু মানুষ ইবাদত করে আল্লাহর লা শরীক জেনে নয়, শরীকদার সাব্যস্ত করে। আল্লাহ বলেন, এরা চিরকালের জন্য জাহান্নামে যাবে। আর কিছু মানুষ ইবাদত করে আল্লাহকে লা শরীক জেনে কিন্তু নবীর তরিকা মতে নয়, মন গড়া মতে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। অর্থাৎ হে আমার কাজ মন্দরা মতে করলে বেদাত হয়, ধর্মের কাজ মন্দরা মতে করলে বেদাত হয়, বেদাত করলে জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে। তাহলে নবী রাসূল পাঠালেন কেন? ইবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য। মানুষ বানালেন কেন? ইবাদত করার জন্য। নবী পাঠালেন কেন? ইবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য। যে মানুষ আল্লাহর লা শরীক জানে না ইবাদত করে, এরা যাবে চিরকালের জন্য জাহান্নামে। যারা আল্লাহকে লা শরীক জানে কিন্তু মন গড়া মতে ইবাদত করে, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন এরাও যাবে জাহান্নামে। সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হলে কাজ দুইটা করতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং নবীর তরিকা মতে করতে হবে। সব কথা সারমর্ম পাইলেন? জাহান্নাম থেকে বাঁচতে হইলে, পরকালীন চিরস্থায়ী জীবনে জান্নাতে যাইতে হইলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, নবীর তরিকা মতে করতে হবে। তাই আল্লাহ বলেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ রসুল যা করতে বলেছেন তা করো, রসুল যা করতে বলেননি তা ছাড়ো, রসুল যা করতে বলেছেন তা করো, রসুল যা করতে বলেননি তা ছাড়ো। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার পথ। তাই হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত তরিকা থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারাই আমার সুন্নত তরিকায় অটল থাকবে একশত শহীদের সব পাবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে জীবন ভর আল্লাহর ইবাদত করতে করতে মরার এবং নবীর তরিকা মতে ইবাদত করে জান্নাত লাভ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাসূলের হাদিসে অনেক কথা এমন আছে যা অস্থায়ী ভাবে ইসলামের বিধান ছিল, পরে সে বিধান রহিত করে স্থায়ী বিধান দেওয়া হয়েছে। কোরআনের আয়াতেও এমন কথা আছে যা অস্থায়ী ভাবে সাময়িক বিধান দেওয়া হয়েছিল, পরবর্তীতে তা রহিত করে স্থায়ী বিধান দেওয়া হয়েছে। যেমন কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন যারা রোজা রাখার ক্ষমতা রাখে তারাও রোজা না রেখে ফিদিয়া দিলে চলবে। বলুন এই বিধান বলবৎ আছে না রহিত? এখন যদি কেউ রোজা রাখার ক্ষমতা থাকা সত্ত্বেও ফিদিয়া দিয়া দেয় আর কোরআনের এই আয়াত দিয়া দলিল দেয়, দলিল হবে না শয়তানি? ঠিক তেমনি ভাবে রসুলের হাদিসে এমন কিছু কথা আছে যা অস্থায়ী বিধান ছিল, রহিত করে পরে স্থায়ী বিধান দেওয়া হয়েছে। এমন হাদিস দিয়া যারা দলিল দেয় রসুলের বিবি অমুক বিবির জানাজা ছিল না, পরে কখন থেকে জানাজা আসলো, এইটা একটা শয়তানি ছাড়া আর কিছু নয়। এই জন্য এই সমস্ত ফাঁক ফুকর অনুসন্ধানকারীদের বই পড়বেন না, হক্কানি উলামায়ে কেরামের লেখা বই পড়বেন। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى আর একটা প্রশ্ন আপনারা করেছেন, মেয়ে লোক নামাজের জমাত করে, একটা মেয়ে লোকে রাসূলকে জিজ্ঞাসা করলো আবু আল্লাহ রাসূল মদিনা শরীফের মসজিদে আপনি যখন জমাতের ইমামতি করেন তখন তো এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়, কাজেই এই সওয়াব পাওয়ার জন্য আমি আপনার নামাজের জমাতে শরীক হতে চাই। রাসূল বলেন মেয়ে লোকের জন্য মসজিদে নামাজের জমাতে শরীক হওয়ার অনুমতি নাই, এই সওয়াব ওই তুমি একা একা ঘরে পড়লে ভাইবা। এই হাদিসে আল্লাহ রাসূল মেয়ে লোকের জমাতে সামিল হওয়ার অনুমতি দিলেন না নিষেধ করলেন? পুরুষ জমাতে শরীক হইয়া যেই সওয়াব পায় রসুল বলে দিয়েছেন মেয়ে লোকে গড়ে একা নমাজ পড়া সেই সব পায়। কাজে আবারও বলতে চাই কোন হাদিসে কখন কিরকম বিধান দেওয়া হয়েছিল, এটা প্রফেসরেরা জানে না, যে ডক্টরেরা জানে না, যে ডাক্তারেরা জানে না, একমাত্র উলামা একেরাম জানেন। প্রফেসরের লেখা বই পড়ে ইসলাম পালন করবেন, নাক কান কাটা ইসলাম পাইবেন,